জানো মাগা এবা ইপিতি পাম, হে জানো মাগা এবা ইপিতি পাম, ইপিতি পাম পাম পাম পাম, এবা তোগা পাম, এবা তোগা পাম পাম পাম পাম, এবা তোগা পাম, এবা তোগা পাম পাম পাম পাম, হে জানো মাগা এবা ইপিতি পাম, হে জানো মাগা এবা ইপিতি পাম, ইপিতি পাম পাম পাম পাম, এবা তোগা পাম, এবা তোগা পাম পাম পাম পাম।